بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى الدرس الثاني أركان الإسلام بيان أركان الإسلام الخمسة وأولها وأعظمها شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله بشرح معانيها ما بيان شروط لا إله إلا الله ومعناها لا إله نافيا جميع ما يعبد من دون الله إلا الله مثبتا العبادة لله وحده لا شريك له الله پاک رب العالمين جبوتي پرشنسا جي الله پاک رب العالمين ایکو جار کنو شريك نه جار نازل کی تو دينير مول كلمة طيبة حچه আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এ কথার সাক্ষ্য প্রদান করা। একজন মুসলিম মুসলিম হওয়ার জন্য, মুসলিম থাকার জন্য সাক্ষী দেবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এবং আরো সাক্ষী দেবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সুতরাং আল্লাহর দিন তার মাধ্যমেই জানতে হবে। তিনি যা নিয়ে এসেছেন সেটা হচ্ছে দিন। তিনি নিয়ে এসেছেন কোরআনুল করিম এবং তার হাদিস, যা তিনি বলেছেন, যা করেছেন এবং যার অনুমোদন তিনি দিয়েছেন। নবী সাল্লামের সাহাবাই কেরামরা কিছু করেছেন অথবা বলেছেন আর তার অনুমোদন স্বীকৃতি দিয়েছেন, এগুলি হচ্ছে হাদিস। কোরআনুল করিম ও আল্লাহ পাকের ওয়াহী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও হচ্ছে ওয়াহী। কালেমা তৈয়বা থেকে আমরা শুরু করব। বিষয়বস্তু হচ্ছে আরকানুল ইসলাম, ইসলামের স্তম্ভগুলি। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। ইসলামের স্তম্ভ বলছি, হ্যাঁ, যখন ইমান বলবো তখন আবার চিন্তা করে বলবেন। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম স্তম্ভ কি? কালেমা। কে বলল কালেমা? কালেমার সাক্ষ্য প্রদান করা বলবেন, শুধু কালেমা বলবেন না, ওই দেশি তরিকা বাদ দেন, কারণ এ অসম্পূর্ণ কথা। কালেমা, তারপর যখন জিজ্ঞেস করি যে কালেমাকে কি করতে হবে, তো বলে বিশ্বাস করতে হবে, তার চলে গেল ইমানে গিয়ে ঢুকে পড়লো। ইসলামের আর স্তম্ভ থাকল না, তখন ইমানে গিয়ে ঢুকে পড়লো, বোঝা গেছে? ইসলামের স্তম্ভ থাকলো না, যার ফলে যারা কালেমা বলে দেশাচার ও মন্ত্রের মতো বলে, অর্থও বুঝে না, উদ্দেশ্য বুঝে না, সেটা ইসলামের স্তম্ভ না, ইমানের স্তম্ভ, কোনো খোঁজ খবর রাখে না, এই তরিকায় বলবেন না। বলবেন কালেমার সাক্ষী দেওয়া, সহজ ভাষায় কালেমার স্বীকৃতি দেওয়া, কালেমাকে স্বীকার করা, হ্যাঁ, স্বীকারোক্তি দেওয়া যে আমি এই কালেমাকে স্বীকার করি, মানি, এর সাক্ষী দিই। এই ইসলামের প্রথম স্তম্ভ থেকে আজকে আদ-দুরুসুল মুহিম্মা, গুরুত্বপূর্ণ দর্স নামক যে কিতাবটি বা গুরুত্বপূর্ণ শিক্ষা শেখ আল্লামা ইমাম আব্দুল ইজবিন বাদ রহমতুল্লাহ আলাইহ, এই কিতাবের দর্স আমরা শুরু করব। এর আগে বিভিন্ন দর্সগুলি যেগুলি আপনাদের জন্য প্রথম আলোচনা করা বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি, আমরা সেগুলি পেশ করেছি। শেখ বলছেন যে আরকানুল ইসলাম, ইসলামের রুকন সমূহ। রুকন মানে হচ্ছে স্তম্ভ, খুঁটি, ইসলামের খুঁটি পাঁচটি। বায়ান আরকানিল ইসলাম আল খামসা বলছেন যে ইসলামের পাঁচটি রুকনের বর্ণনা, ও আউয়ালুহা ওয়া আযামুহা, আর তার সর্বপ্রথম এবং সবচাইতে বড় স্তম্ভ হচ্ছে সবচাইতে বড় স্তম্ভ, সবচাইতে মহান স্তম্ভ আর সর্বপ্রথম স্তম্ভ মূল খুঁটি সেটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আপনাদের এক শ্রেণীর মানুষের মতো এই কথা বললেন যে আল কালিমা বা আল কালিমা তু তাইয়িবা, হ্যাঁ এরকম বললেন না, বলেন কি বললেন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা আছে এ কথার সাক্ষ্য প্রদান করা, শাহাদাত দেওয়া। ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আর এ কথারও সাক্ষ্য প্রদান করা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, রসুল মানে যিনি প্রেরিত, যিনি দূত। আল্লাহ কোন দিন আপনার কাছ থেকে চান, কোন রকমের এবাদত বন্দেগী চান, কি আকীদা কি বিশ্বাস চান, কি বিশ্বাস করবেন আর না করবেন, আর কেমন এবাদত করবেন আর না করবেন, কত পরিমাণ এবাদত করবেন আর না করবেন, আর এবাদতের তরিকা পদ্ধতি কি হবে, আপনার হালাল হারাম কোনটা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এ সমস্ত পৌঁছাবার দায়িত্ব কার ছিল, রাসূলের ছিল, যিনি দূত রাসূল প্রেরিত। আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম, আল্লাহ যা ফরজ করেছেন তাই ফরজ, আল্লাহ পাক যাহা ওয়াজিব করেছেন তাই ওয়াজিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব আকীদা বিশ্বাস করতে বলে সেগুলি বিশ্বাস করতে হবে, যেগুলি আল্লাহ বিশ্বাস করতে বলেনি সেগুলি হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, সেগুলি বিশ্বাস করা হারাম। এ সমস্ত কিছু জানতে হবে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে, তার মাধ্যমে জানতে, অন্য কোনো সোর্সে না। যে আমাদের বুজুগানে দিনদা বলেছেন, আমাদের পীর সাহেব এই কথা বলেছেন, আমাদের হুজুরে কিবলা বলেছেন, ওইসব চলবে না, ওইসবের নাম ইসলাম নাই। তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেন তাহলে চলবে, আর না হলে সামান্যতম কোনো মূল্য নেই। আমার কথাটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা হয় তা আমার কথার কোনো মূল্য আছে, আর যদি আমার কথাটা নিজের কথা হয় তো এক পয়সাও মূল্য নেই। অন্যের কথা কেন, আমার নিজের কথা দিব শুরু করছি আপনাদের কাছে। আমার কথার পিছনে যদি কোরআনের একটি আয়াত দলিল না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের একটি হাদিসও না থাকে সহিহ হাদিস, তাহলে এক পয়সা মূল্য নেই আপনাদের কাছে, আর মূল্য দেওয়াই হারাম, তার কোনো মূল্য নেই আমার কথার। এ কথা বলবেন না যে এত বড় বুজুর্গ ব্যক্তি বলেছেন, হ্যাঁ এত বড় অভিজ্ঞ ব্যক্তি বলেছেন, এতদিন তিনি লেখাপড়া করেছেন না, এইসব ফালতু কথা। দলিল থাকলে আমার কথার মূল্য অবশ্যই আছে, সেটা আল্লাহ পাকেরই কথা, তার রাসূলের কথা। আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, আর হালাল হারামের ক্ষেত্রে হোক, মামলাত আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, তো ইসলামের পাঁচটি স্তম্ভ প্রথমটি আর সবচেয়ে বড় যেই স্তম্ভ তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একক এ কথার সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সামনে করা হবে, সেই জন্য সংক্ষেপে শুধু বলে দিয়েছি, সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই। এই সত্য কেন লাগাইতে হবে, এই জন্য যে মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ, ভ্রান্ত উপাস্য অনেক আছে প্র্যাকটিক্যালে, অধিকাংশ মানুষ ভ্রান্ত উপাস্যের উপাসনা করছে, কেউ দুর্গার পূজায় লিপ্ত রয়েছে, কেউ দরগার পূজায় লিপ্ত রয়েছে, হ্যাঁ কেউ দেবদেবীর পূজায় লিপ্ত রয়েছে, কেউ কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে, সেগুলি তো তাদের মাবুদ, কিন্তু সেগুলি হচ্ছে মাবুদানে বাতিলা, বাতিল মাবুদ বাস্তবে অনেক আছে, আল্লাহর কাছে কোনো মাবুদ নেই, কিন্তু এগুলি মানুষ গড়ে নিয়েছে, তৈরি করেছে। আর হক মাবুদ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ, এ কথার ঘোষণা করার জন্য, এ কথার সাক্ষ্য প্রদান করার জন্যই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, বেশারহে মানিহা মা বায়ানে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে সাক্ষ্য প্রদান করবেন সেটা কোন মন্ত্র না, যে সেটা পড়ে নিলে পাঠ করে নিলে একেবারে দুনিয়াকে উল্টে দিলেন আপনি, আপনার জীবনে বিপ্লব নিয়ে চলে আসলেন, ইনকলাব চলে আসলো, আপনি ছিলেন হয়তো হিন্দু, হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন শুধু মন্ত্রটা পাঠ করলে, ইহুদি খ্রিস্টানের সন্তান ছিলেন মুসলিম হয়ে গেলেন শুধু পাঠ করলে, এমন কথা নাই, পাঠ করলে শুধু হয় না। একটা হিন্দুকে, একটা ইহুদি খ্রিস্টানকে যদি দিনে হাজার হাজার বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করান আর তার অর্থও বুঝে না, হ্যাঁ তার দাবিও বুঝে না, তার শর্তও বুঝে না, আর ওইসব কিছু মানে না, জানে যে কথাটি খুব ভালো কথা মুসলিমদের কাছে, হ্যাঁ কালেমাটি খুব মোবারক কালেমা, সেই জন্য পাঠ করে মুসলিম হবে না। তার মানে এটা মন্ত্র নয়, ঠিক না? এটা মন্ত্র নয়, এ হচ্ছে কি বাস্তব জীবনে রূপ দেওয়ার নাম। কালেমার অর্থ জানতে হবে, জেনে স্বীকার করতে হবে। যদি আপনাকে আরবি ভাষায় কাজী সাহেবের কাছে আদালতে যান আর যাওয়ার পরে বিবাহ করতে যান, বিবাহের উদাহরণ দি, অন্য কোন কেস না দিয়ে একটা বিবাহ, বিবাহ বিবাহ এখানে আদালতে হয়, তা আদালতে জজ সাহেবের সামনে গেলেন সৌদি আরবে বিবাহ করার জন্য, আর যাওয়ার পরে এই মেয়েটিকে তুমি কবুল করছো, হ্যাঁ হ্যাঁ হাল কাবেলতা জিজ্ঞেস করলো, তো আপনি কি বলবেন? নাম কাবেল তো, ঠিক না? এখন নাম কাবেল তো যদি আপনি মন্ত্রের মতো পাঠ করেন, আপনাকে যদি জিজ্ঞেস করে যে কাবেল তো মানে কি আর মা কাবেল তো মানে কি, তা তো বুঝি না, বিয়ে হবে নাকি না বুঝে বলতে হবে। কাবেল তো মানে আমি কবুল করলাম, মা কাবেল তো মানে আমি কবুল করলাম না, বুঝতে হবে না। তালাকের পরিস্থিতি তৈরি হয়েছে, তালাক দিতে গেছেন, আর যাওয়ার পরে আপনার যদি পড়ায় কাজী বলে যে তুমি তালাক দিও, তো বললো হ্যাঁ তাল্লাক তো ইমরাতি, তাল্লাক তো জৌজাতি, তো যদি ওর অর্থ না বুঝেন তাহলে কি তালাক হয়ে যাবে? বিনা অর্থে বুঝায়, অর্থ বুঝে তাহলে হবে, মন্ত্রের মতো পাঠ করলে তার কাজ হবে না। তাই শেখ বলছেন বেশারহে মানিহা, আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো যে বাক্য শাহাদা, তাই দুটি সাক্ষী রয়েছে কালিমা তাইয়েবাতে, এর অর্থ এর ব্যাখ্যা বিশ্লেষণের সাথে, শুধু অর্থই না অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করব, মা বায়ানে শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ তার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলিও বর্ণনা করব, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলিও আপনাকে জানতে হবে। তাহলে তা লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে, শর্ত কাকে বলে? যখন নামাজের শর্ত সম্পর্কে এর আগে আলোচনা করেছি, যদি সেটা বুঝে থাকেন তো এটাও বোঝা সহজ। হ্যাঁ এর আগে শর্ত আলোচনা হয়েছে না হয় নাই? হ্যাঁ, নামাজ ওজুর শর্ত, নামাজের শর্ত, নামাজের শর্ত, নামাজের রুকুন, নামাজের ওয়াজিব, এগুলি আলোচনা হয়েছে। তাহলে শর্ত মানে বুঝতে পারছেন, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে কিছু কাজ আপনাকে করতে হবে, না হলে নামাজ হবে না, সারাদিন ধরে নামাজ পড়লে হবে না। কি করতে হবে? উজু না থাকলে উজু করতে হবে, গোসল ফরজ আছে, স্বপ্নদর্শী আছে, গোসল করতে হবে, এটা শর্ত, পূর্ব শর্ত, আগে নামাজ যাওয়ার আগেই কাজ করতে হবে। তারপরে অন্তরে সংকল্প করতে হবে যে আমি নামাজ পড়ছি, এটা এক্সারসাইজ করছি না, শরীর চর্চা করছি না, ব্যায়াম করছি না, কি করছি? অন্তরের নিয়ত, এটা এটাও শর্ত। আর কিবলামুখী হইতে হবে, যেদিকে সেদিকে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলে হবে না, সময় হইতে হবে, সকাল দশটা এগারোটা দিয়ে যদি জোহর পড়ে বসে থাকেন তো কাজ হবে, তাহলে এগুলি হচ্ছে শর্ত। তো এইরকমই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, ওই শর্তগুলি পুরা করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আর তার বিপরীতগুলিকে অস্বীকার করবেন না, এইটা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়বেন তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকা চলবে না, আল্লাহ ছাড়া কাউকে কাছে কামনা বাসনা পূরণের আশা রাখা যে আমার ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, এই বিশ্বাসও চলবে না। হ্যাঁ, না হলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। এইরকম শর্তগুলি রয়েছে, আটটি শর্ত ইনশা আল্লাহ তাআলা সামনে আসবে আপনাদের সামনে। এই আটটা শর্ত পুরা করে দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেন তো ওই লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতেও কাজে আসবে, আপনি মুসলিম বলে বিবেচিত হবেন, আর আখেরাতে কাজে আসবে যে আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার চাবি, এই চাবির তখন দাঁত হইল, আর দাঁতওয়ালা চাবি দিয়েই তালা খুলতে পারে জান্নাতের, আর বিনা দাঁতওয়ালা চাবি দিয়ে শুধু একটা লোহা দিয়ে কোনদিন কোন ঘরের চাবি কি বলে তালা খোলে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর বেশ কিছু শর্ত রয়েছে। এখন অর্থ বর্ণনা করছেন শেখ, বলছেন যে এ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা ইলাহা মানে কি শাব্দিক অর্থ? শুধু লা ইলাহা মানে ইল্লাল্লাহ পরে বলেন, লা ইলাহা মানে কি? এলাহ নেই, এলাহ নেই। এখন বলেন আমাদের দেশের ওয়াজ মাহফিলে জিকির গলিতে জিকির করায় মহব্বতের সাথে জিকির করুন তো, হ্যাঁ শ্রোতা মন্ডলী একটু সুর ধরে মহব্বতের সাথে একটু জিকির করুন তো, এই জিকির শুরু করিয়ে দিয়ে বক্তা সাহেব বলে লা ইলাহা আর তারপরে চা দুধ খাচ্ছে, না হয় আরামে বসে একটু বিরতি নিচ্ছে, চিন্তা ভাবনা করছে, এরপরে সেট করছে কি বলবো কি বলবো। আর ওইদিকে আপনারা তখন শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঝুমে ঝুমে ঝুঁকে ঝুঁকে বলা শুরু করলেন আপনারা। আপনারা বিদাত করলেন আর বক্তা সাহেব লা ইলাহা বলে কি করলো, কুফরি করলো। লা ইলাহা মানে ইলাহ নেই, ও তো ওখানে থেমে গেল। ও যদি ও আপনাদের মতোই বিদাতি হইতো, মানে হালকা হয়ে যেত, তাহলে বড় শিরিককারী কুফরিকারী নাস্তিক হইতো না। যদি কি করতো, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা পড়ে দিয়ে বলতো আপনারা এখন পড়েন। বুঝতে পারছেন কথা আমার? কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন বিদাতি ওয়াজ মাহফিলে মহব্বতের সাথে একটু জিকির করুন লা ইলাহা, আর আপনারাকে পড়তে লাগিয়ে দিল, বাকি সুর ধরে পড়তে থাকেন, ও চা খেতে থাকেন। লা ইলাহা মানে ইলাহা নেই। কলমা দিয়ে কি করলো, কুফরি করলো, অর্ধেক কালেমা পড়লো, লা ইলাহা মানে ইলাহ নেই। এটা হচ্ছে কার্ল মার্কস এর কথা, লা ইলাহা এটা হচ্ছে কার কথা, কার্ল মার্কস বলছে যে আল্লাহ বলে কিছু নেই। হ্যাঁ, ধর্মকে ধ্বংস করো, ধর্ম হচ্ছে আফিম। হ্যাঁ, লা ইলাহা ইলাহ নেই, জীবন হচ্ছে বস্তুবাদের নাম, মানুষের জীবন হচ্ছে বস্তুবাদের নাম, এলাহ বলে কিছু নেই, এলাহ মানুষের রচনা করেছে গড়েছে, এটা হচ্ছে কার্ল মার্কসের কথা। তো ওই কার্ল মার্কসের মতই যদি বলেন আপনার এই জিকিরে ওয়াজ মাহফিলে লা ইলাহা, তারপরে বাকি লোককে লাগিয়ে দিলেন, শ্রোতাদের ভাগ্য বলো যে বিদাতি হইল, বিদাতের গোনা কোনদিন মাফ টাফ হয়ে জান্নাত পাওয়া যেতে পারে, কিন্তু কুফরি করে নাস্তিকে লা ইলাহা বলে মারা গেলে কোনদিন জান্নাত পাওয়া যাবে না। বুঝতে পারছেন? জি। তো লা ইলাহা মানে ইলাহ নেই, নাফিয়ান জামিআ মা ইউবাদু মিন দুনিল্লাহ। ইলা ইলাহা বলে আপনি কি করছেন, অস্বীকার করছেন আপনি। নাফিয়ান মানে আপনি না করছেন, নেগেটিভ, অস্বীকার করছেন আপনি, না করছেন জামিয়া ওই সমস্তকে, ওই সমস্ত মাবুদ উপাস্যকে, মা ইউবাদ মিন দুনিল্লাহ, যা আল্লাহকে বা যেসবের আল্লাহকে বাদ দিয়ে উপাসনা হচ্ছে বা পুজো হচ্ছে, আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের যে পূজাগুলি হচ্ছে এই সবকে লা ইলাহা বলে, এগুলো নেই। মূর্তি প্রতিমা পূজা নেই, কবর মাজার পূজা নেই, গাছ পূজা নেই, আগুন পূজা নেই, সূর্য পূজা নেই, চন্দ্র পূজা নেই, লা ইলাহা এসব নেই। আগে অস্বীকার করতে হবে আর তারপরে স্বীকার করতে হবে, অস্বীকার করাও ফরজ আর স্বীকার করাও ফরজ মুসলিম হওয়ার জন্য। দুটো কথা শুনে রাখেন ভালো করে, বাতিলকে অস্বীকার করা ফরজ আর হককে স্বীকার করা ফরজ, না হলে মুসলিম হবেন না। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করতে হবে আর ইউমিন বিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে। আল্লাহ হক আল্লাহকে স্বীকার করা ফরজ, আর তাগুতকে মানে আল্লাহ ছাড়া যেসবের পুজো হচ্ছে উপাসনা হচ্ছে সেগুলিকে অস্বীকার করা ফরজ। একেবারে চাষির চাষের জমির মতো, চাষের জমিতে যদি ফসল ফলাইতে হয় চাষিকে, তাহলে প্রথম কি করতে হয়, ঘাসকে নিশ্চিহ্ন করতে হয়, নেগেটিভ কাজ করতে হয়। চাষ টাস দিয়ে ভালো করে একটিও ঘাস রাখা যাবে না, ঘাস থাকলে ফসল হইতে দিবে না। আগাছা ঘাসকে নিশ্চিহ্ন করতে হবে, ঘাস হচ্ছে বাতিল। ঘাস যদি আমার জমিতে থাকে তো ধান জন্মাবে না, গম জন্মাবে না, হ্যাঁ কলাই হবে না, মসুর হবে না, ঘাসকে সাফ করতে হবে। আর তারপরে তখন আপনি কলাইয়ের বীজ আর বুটের বীজ আর ধানের বীজ আর গমের বীজ তখন ছিটান, তাহলে আপনার ফসল ফলবে। ঠিক ওই রকমই আজকাল কম্পিউটার যুগে, কম্পিউটার দিয়ে বুঝাইতে পারি, একটা কম্পিউটারে ভাইরাস ভর্তি আছে ভাইরাস, এই ভাইরাসকে আগে ক্লিন করতে হবে। না কম্পিউটারে এর অবস্থা খুব সুন্দর, এখন যে কোনো কিছু দিলে এখন কম্পিউটার রাখতে পারবে সেভ করে, আর ভাইরাস হলে সবকে খেয়ে ফেলবে। তো যারা কম্পিউটার বুঝেন, ভাইরাস আগে শেষ করে দিয়ে অ্যান্টিভাইরাস দিয়ে কি করতে হবে, ভাইরাস মুক্ত করতে হবে, আর তারপরে তখন আপনার প্রোগ্রাম, বাংলা প্রোগ্রাম চাই, ইংরেজি প্রোগ্রাম চাই, এতগুলি ফন্ট চাই, এক্সেল চাই, ওয়ার্ড চাই, আমি কিছু ভিডিও রাখবো, অডিও রাখবো, MP3 রাখবো, কি লোড করে রাখবো, আমার কিছু ছবি রাখবো, ইত্যাদি ইত্যাদি যা রাখবেন আপনি। হ্যাঁ, হিসাব নিকাশ করে লিখে রাখবো আমার কম্পিউটারে ল্যাপটপে, যা দুনিয়া রাখতে পারেন আপনি, এটা পরে, ঠিক না? আগে কি কম্পিউটারটা কি করতে হবে? ভাইরাস মুক্ত করতে হবে, ক্লিন করতে হবে। ওইরকমই মানব জাতির মগজে দেবদেবীর পূজা ঢুকে আছে, আর না হলে কবর মাজার পূজা ঢুকে আছে, না হয় সূর্য চন্দ্রের পূজা ঢুকে আছে, তারকার পূজা ঢুকে আছে, গাছের পূজা ঢুকে আছে, গঙ্গা যমুনার পূজা ঢুকে আছে, জিন পূজা ঢুকে আছে, এক এক মানুষের মগজে এক এক রকমের পূজা ঢুকে আছে। মানবরচিত বিধানের পূজা ঢুকে আছে, মাটির পূজা ঢুকে আছে, মাটির পূজা জাতীয়তায় বিশ্বাসী, মাটির পূজা। আপনি যদি জিওগ্রাফিতে বিশ্বাসী থাকেন, আমি এই দেশের লোক সুতরাং এর পূজা, দেশের পূজা, যদি এই ভাষার পূজা ঢুকে আছে কারো মগজে, তো এইরকম বহু পূজা ঢুকে আছে। যারা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের ভিত্তিতে সম্পর্ক মজবুত করে অথবা ছিন্ন করে, তাহলে তাদের মধ্যে সেই পূজা ঢুকে আছে। এজন্য মমিনের সম্পর্ক আল্লাহর জন্য, মমিনের সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক আল্লাহর জন্য, সারা বিশ্বের মমিনের সম্পর্ক একজন মমিন আর একজন মমিনের জন্য। ইন্নামাল মমিনুনা ইখওয়া, মমিনরা পরস্পর ভাই ভাই। কিন্তু যদি ভাষা, ভাষার ভিত্তিতে আমরা এক হইতে পেরেছি ভাষা আন্দোলন করে, আমরা দেশের ভিত্তিতে এক হইতে পেরেছি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আমাদের অঞ্চলের ভিত্তিতে এক হইতে পেরেছি, যেমন আঞ্চলিক আজকাল ইউনিয়ন বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, হ্যাঁ এসব যদি হয় তো ওইগুলোর পূজা হইল। এটা যে সমস্ত বাতিলকে লা ইলাহা বলে অস্বীকার করে, এগুলোকে অস্বীকার করতে হবে। লা ইলাহা নাফিয়ান অস্বীকার করে জামিয়া ওই সমস্তকে, মায়ুবাদ যেসবের উপাসনা পূজা করা হচ্ছে মিন্দুনিন আল্লাহকে বাদ দিয়ে, ওগুলোকে অস্বীকার করেন আগে। তার মানে মগজ এখন কি হয়েছে আপনার? ক্লিন হয়ে গেছে। আমার মগজ এখন শূন্য ভাই, যা দিবেন তাই কবুল করবে। আমার মগজে শিরক নেই, দুর্গাও নেই, দরগা নেই, বাবাও নেই, মাও নেই। বাবা মানে নিজের বাপ মা না, বাবা মানে কেউ বাবার পূজা মায়ের পূজা যে করে ওইগুলো নেই। হ্যাঁ মায়ের পূজা, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী হিন্দুদের, আর মুসলিমদের খাজা বাবা, শাহজালাল বাবা, আটুসি বাবা, অমক বাবা, তমক বাবা, নেংটা বাবা, হ্যাঁ চর্মনাই বাবার শেষ নেই। হ্যাঁ তো এই এইগুলোকে বের করে দিতে হবে। ইল্লাল্লাহ, লা ইলাহার অর্থ তাহলে হইল এখন ইল্লাল্লাহ মুসবিতান আল ইবাদাত লিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, সাবিত করে, সাবিত করে মানে হ্যাঁ কি বলবেন ওটাকে আপনার ভাষায়, সেটাকে অকাট্য করে বলেন, হ্যাঁ ইতিবাচক। নাফি, নাফি মানে হচ্ছে নেতিবাচক, আর ইসবাত মানে হচ্ছে ইতিবাচক। ইতিবাচক করে মানে আপনি স্বীকৃতি দিচ্ছেন, আল ইবাদাত লিল্লাহ ওয়াহদা, এক আল্লাহর জন্য ইবাদত, লা শারীকা লা যার কোন শরিক নেই। এই দুটো অংশ রয়েছে তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা নেগেটিভ অংশ, বাতিলকে না করেন, আর ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ অংশ, আল্লাহ ক্ষেত্রে হ্যাঁ বলেন যে হ্যাঁ আল্লাহ, আল্লাহর সত্তা আছে। আমি এখানে চারটি কথা আপনাকে বলবো, ভালো করে মনে রাখবেন, আল্লাহ আছেন। তাহলে নাস্তিক থেকে আস্তিক হলেন, কিন্তু আস্তিক হয়ে মুশরিক হইতে পারে, সেই জন্য আল্লাহ আছের সাথে সাথে আল্লাহর কাজে আল্লাহ একও একক, তৌহিদ রুবুবিয়াহ, আল্লাহ পাকের এবাদতে তিনি একই একক, আল্লাহর এবাদতে কেউ শরিক নেই, উলুহিয়াতে শরিক নেই, আল্লাহ পাকের নাম গুণাবলী তো কেউ শরিক নেই। এই চারটি কথা, এর মাধ্যমে ইমান, ইমান বিল্লাহ সম্পূর্ণ হয়, আল্লাহর প্রতি ইমান সম্পূর্ণ হয়। তো বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা শেখের ভাষায়, এই লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মাদের আয়াত নম্বর ১৯ রয়েছে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসলিম জানো, সরাসরি সম্বোধন হয়েছে রাসূলুল্লাহ সাল্লামকে এবং প্রত্যেক মুসলিমকে, বরং প্রত্যেক মানুষকে এই কোরআনের সম্বোধন, কারণ কোরআনে কারিম শুধু মুসলিমের জন্য আসে নাই, কোরআনে কারিম সমস্ত বিশ্বের মানুষ এবং জিনের জন্য। ফালাম, হে মানুষ, হে জিন জানো, মানে জেনে তারপরে বিশ্বাস করো, অন্তর থেকে জানা, এই কথাটি ভালো করে জেনে নেন, মানে অন্তর বিশ্বাস করে। আমরা বলি না, ও জানে আসলে, কিন্তু কাউকে আপনি সতর্ক করছেন, ভালো করে এই কথাটা জেনে নেন, মানে ভালো করে বিশ্বাস করে অন্তরে বসিয়ে নেন আপনি। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়াস্তাগফির লি যামবিকা, আর তোমার ভুল ভ্রান্তির জন্য তুমি ক্ষমা তলব করো, মার্জনা কামনা করো। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ভাষ্যকার আরো বলছেন, আল ইতিকাদ, বিশ্বাস করা, ওয়াল ইকরার, বিশ্বাস করে অঙ্গীকার করা। আবার যদি বিশ্বাস না থাকার শুধু স্বীকার করেন, বলেন একজন লোক যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করে অন্তরে আর শুধু স্বীকার করে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ওকে বলেন যে তুমি বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বলছে না আমি বিশ্বাস করি না তবে আমি স্বীকার করি, তোকে কি বলা হবে, ওকে কি বলে, কি নাম দেবেন? একজন লোক অন্তরে বিশ্বাস করে না মুখে স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওর নাম কি? মুনাফিক। মাশাআল্লাহ, এতগুলো লোক জবাব দিতে পারছেন না, দুটো আওয়াজ দিচ্ছেন, মুনাফিক। মুনাফিকরা বলতো না সূরা মুনাফিকুনের প্রথম আয়াত, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিছি, তাহলে ওরা সাক্ষী দিত কিন্তু অন্তরে বিশ্বাস ছিল না। এজন্য একজন মুসলিম কখন হতে পারে? অন্তরে বিশ্বাস রেখে সাক্ষী যখন দিবে, আমি যে কথাটা মুখে বলছি ওটা আমার অন্তরে আছে। অন্তর আর মুখে দুটোতে যদি বৈপরীত্য থাকে, অন্তরে বিশ্বাস নেই মুখে আমি উচ্চারণ করছি, তাহলে মুনাফিক, মুনাফিক, বিশ্বাসের মুনাফিক। তাই বলছেন ভাষ্যকার, বিশ্বাস করা, ওয়াল ইকরার, বিশ্বাস করে অঙ্গীকার করা, আন্নাহু লা ইয়াস্তাহিকুল ইবাদাতা ইল্লাল্লাহ, ইবাদতের হকদার আল্লাহ ছাড়া কেউ নেই। বিশেষ করে কালেমা তাইয়্যিবাতে ইবাদত ইলাহ বলা হয়েছে, ইলাহ উলুহিয়াত থেকে, উলুহিয়াত মানে ইবাদত, ইবাদত আল্লাহ ছাড়া কারো জন্য নেই। কারণ রুবুবিয়াত কাজের ক্ষেত্রে কাফের মুশরিকরা মানত যে আল্লাহ সৃষ্টিকর্তা, হ্যাঁ আল্লাহ রিজিকদাতা, শুধু ইবাদত কি মানত না, দেবদেবীকে ইবাদত দিত। যার ফলে বিশেষ করে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহতে উলুহিয়াত ইবাদতের তাওহীদের কথা ঘোষণা করা হয়েছে। এই না যে শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা মানবেন, রিজিকদাতা মানবেন, আল্লাহকে রব মানবেন, আল্লাহ মালিক, আল্লাহ হায়াত মত সবকিছুর মালিক, না, আল্লাহ পাক যেমন সবকিছুর মালিক তেমন সমস্ত ইবাদতের হক রাখেন তিনি। তিনি যখন সবকিছুরই মালিক, আপনার আমার আর সারা বিশ্বের সবকিছুরই, তখন তার জন্যই হবে সমস্ত রকমের ইবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালতিজামু যালিক ওয়াল আমালু বিহি, এবং এর পাবন্দি করা। আপনি যে বললেন যে আল্লাহ ছাড়া কে ইবাদতের হক রাখে না, এর পাবন্দি করবেন, নিয়মিত কন্টিনিউ করবেন এবং এই অনুযায়ী আমল করবেন। আল্লাহ ছাড়া কে ইবাদত পাওয়ার যোগ্য না, তাহলে ইবাদত আল্লাহকে দিতে হবে। আজকালকার অধিকাংশ মুসলিমদের মতো হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অন্তরে তো বিশ্বাস আছে, কলেমা তো বলছি, তো প্রথম ইবাদত মুসলিম জীবনে হচ্ছে পাঁচ অক্ত সালাত, নামাজ পড়েন, বলছেন নামাজ তাই শুধু পড়ি না, তো আমল তো নাই। আপনি বলছেন যে আল্লাহর ইবাদত হবে, তো ইবাদত তো করেন না, বলছে আমি রোজা রাখি রমজান মাসে, ওই রমজান মাসে নামাজ পড়ি না, আগে রোজার আগে আর জাকাতের আগে আর হজের আগে আল্লাহ নামাজের সালাতের কথা বলেছেন, তো সুতরাং সালাত দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যখন আপনি কালেমার সাক্ষী দিচ্ছেন তো সালাত দিয়ে শুরু করতে হবে। এই জন্য সালাত নামাজ না থাকলে আসলে মুসলিম বলে প্রমাণিত হয় না, আর এটাই হচ্ছে ঠিক। ফাইবাদাতুল্লাহে ওয়া আদামুল ইশরাক বিহি হাযা মানা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত হবে আর তার সাথে শরীক করবেন না, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ যে বললাম, এর রুকুন কয়টি? ইসলামের রুকুন কয়টি বললাম আমরা? পাঁচটি। তার মধ্যে প্রথমটি কি? সাক্ষ্য প্রদান করা যে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা মানে করেন তখন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করা। লা ইলাহা ইল্লাল্লাহ এর কয়টি রুকুন বলছে? ওয়ারকান ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আবার দুটি রুকুন রয়েছে, দুটি স্তম্ভ রয়েছে রুকুন আনে। একটি হচ্ছে নেতিবাচক নেগেটিভ, আর একটি হচ্ছে ইতিবাচক পজিটিভ, দুটোই থাকতে হবে, দুটোই থাকতে হবে। তাই বলছেন যে প্রথম হচ্ছে আন্নাফি লা ইলাহা, ইলাহ নেই মানে ইউবতিলু শিরকা বে জামিআ আনওয়াহি, যত রকমের শিরক আছে সবগুলিকে বাতিল ঘোষণা করেন আপনি, সবগুলিকে বাতিল ঘোষণা করতে হবে। আপনি যদি বলেন যে না ভাই আমাদেরটাও ঠিক, আমরা আমাদের ধর্ম করছি, ওদেরটাও ঠিক, তাহলে আপনার মধ্যে নেগেটিভ নেই। আপনি পাঁচ অক্ত নামাজ পড়ছেন, পজিটিভ আছে, যাকাত দিচ্ছেন, পজিটিভ আছে, ইতিবাচক আছে, রোজা রাখছেন রমজান মাসের, পজিটিভ আছে, হজ করছেন উমরা করছেন, পজিটিভ আছে, হ্যাঁ আপনার বিবি মেয়েরা পর্দা করে, পজিটিভ আছে, কিন্তু আপনি শিরিক করেন, মাজারে যান, মাজারে গিয়ে সেজদা করেন, মাজারে বাবারা ছেলে মেয়ে দ্বিতীয় রোগ ভালো করতে পারে, তাহলে আপনার নেগেটিভ নেই, নেগেটিভ নেই। যেমন বিদ্যুৎ তারে দেখেন দুটো তার থাকে, নেগেটিভ পজিটিভ না তো? ইসলামে ওই রকম নেগেটিভ পজিটিভ দুটোই আছে, তাহলে ইমান ইসলাম হবে, না হলে হবে না। তো প্রথম রুকন হচ্ছে নেতিবাচক, সেটা হচ্ছে সমস্ত রকমের শিরকে বাতিল ঘোষণা করতে হবে। ওয়ায়ুজিবুল কুফর বিকুল্লি মা ইউবাদু মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া যে সমস্ত উপাসনা হচ্ছে সেগুলিকে অস্বীকার করা ফরজ। দুই নম্বর হচ্ছে আল ইসবাত। দ্বিতীয় রুকন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইতিবাচক, আপনি সাবেত করবেন, আপনি সেটাকে স্বীকার করবেন। হ্যাঁ, কি ইল্লাল্লাহ ইউসবিত, যা প্রমাণ করে, যা ঘোষণা করে কি আন্নাহু লা ইয়াস্তাহিকুল ইবাদাতা ইল্লাল্লাহ, ইবাদতের হকদার আল্লাহ ছাড়া কেউ নেই, ইবাদত করবেন। তাহলে এখন এক শ্রেণীর লোকের কথা বলি, যেমন এক শ্রেণীর কথা বললাম যে যারা নামাজ জাকাত রোজা হজ ইবাদত বন্দেগী এগুলো সব করে, কিন্তু তার সাথে সাথে শিরিক করে, তার মধ্যে কি আছে আর কি নাই? হ্যাঁ, পজিটিভ আছে, কারণ নামাজ রোজা করে, কিন্তু নেগেটিভ নেই, মানে শিরক থেকে বাঁচে না, শিরক মুক্ত হওয়া ফরজ ওইটা নেই তার মধ্যে, ঠিক না? আর এক শ্রেণীর লোকের কথা বলি, যারা সহি আকিদার দাবি করে, আমাদের দেশে এক শ্রেণীর লোক, আর ওদের বিশেষ করে জনসাধারণ, ওদের আলে মলমা শিক্ষিত লোকের ওরা তো ঠিক আছে, কিন্তু ওদের জনসাধারণদের অবস্থা, তারা কি করে, তারা কবর মাজারে যায় না, শিরক থেকে অনেক দূরে, এমনকি বিদাত থেকে অনেক দূরে, তারা মিলাদও যায় না, সহবরত আল্লাহ রুটি তো নাই, নামাই তো পড়াতেও নাই, বিদাতেও নাই তারা, কিন্তু নামাজ পড়ে না, জুমা পড়া মুসলিম, রমজান মাসে কিছু নামাজ করা মুসলিম। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো এদের মধ্যে কি আছে কি নেই? সৌদি আরবে এসে মাশাআল্লাহ, এখানে এসে দেখছে যে কবর মাজার যখন নাই, তো এসব ভ্রান্ত, আপনি শিরক থেকে তোবা করলেন কিন্তু নামাজ ধরলেন না। তো এই শ্রেণীর লোক দেশে এরকম সহি আকীদার দাবিদারদের কথা বলছি, তাদের জনসাধারণ, তাদের মধ্যে নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই, নেগেটিভ আছে শিরিক করে না, ওটা আছে, আল্লাহ শিরিক করা হারাম করেছেন, সবচেয়ে বড় হারাম শিরিক করে না, নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই। পজিটিভ হচ্ছে পাঁচ অক্ত নামাজ, পাঁচ অক্ত নামাজ নেই, তিন অক্ত চার অক্ত মাঝে মাঝে, হ্যাঁ বছরে কিছুদিন, মা মারা গেলে নামাজ, বাপ মারা গেলে নামাজ, বিপদ আপদ বালা মুসিবত আসলে নামাজ, তারপরে নেই। হ্যাঁ, জি হ্যাঁ, কখনো রোজা রাখলো, কখনো রাখলো না, যেদিন ইচ্ছা হলো ছেড়ে দিল, বা যেদিন ইচ্ছা হলো রাখলো, হ্যাঁ কিছু জাকাত দিল, কিছু দিল না, পজিটিভ নেই। তাহলে কালেমার হক আদায় করলো না, এই দুটোই দল কালেমার হক আদায় করলো না, তাহলে তৃতীয় দল কালেমার হক আদায় করে যাদের মধ্যে নেগেটিভ আছে পজিটিভ আছে, আল্লাহর ইবাদত গুলি করে আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে পুরোপুরি বেঁচে থাকে, শিরক থেকে পুরোপুরি বেঁচে থাকে, তারাই হচ্ছে মুসলিম। দুই দিকে দুটা গোমরা দল, অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে ডানে বামে দুটো পথভ্রষ্ট গোমরা দল রয়েছে। যেকোনো একটা বিষয় ইসলামে নিয়ে নেন, দেখবেন যে দুদিকে দুটো গোমরা দল রয়েছে। আজকাল যে খারেজি চরমপন্থীরা বেরিয়েছে, হ্যাঁ এখানেও দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাত মাঝখানে, একদিকে খারেজি চরমপন্থী বাংলা ভাই আব্দুর রহমানের দল বেরিয়েছে, আরেক দিকে আল্লাহ দ্রোহী মুনাফিকদের দল বেরিয়েছে, ওরা ইসলামের বাস্তবায়ন হতে দিতে চায় না, ইসলামের বাস্তবায়ন হতে দিতে চায় না তারা। ইসলাম মানে তুমি মসজিদ, মসজিদ বাড়ি, মসজিদ বাড়ি, সুদ হারাম, ঘুষ হারাম, ওইসব করবে না, আর চোরের হাত কাটা না, এটা বর্বরতা। এইদিকে এক গুমরা যারা ইসলাম বিরোধিতা করে, ইসলামের দণ্ডবিধানকে মানতে চায় না মুসলিম দেশেও, আর এইদিকে এক চরমপন্থী গুমরা, এই দুটোর মাঝে হচ্ছে হক, এটাও বাতিল এটাও বাতিল। যে কোনো বিষয় আপনি নেবেন ইসলামের এই বিষয়গুলি, দেখবেন যে তিনটা রাস্তা আছে, দুটো বাতিল রাস্তা একটা হক, আর এই তিন রাস্তার কথা আল্লাহ সূরা ফাতিহা বলেছেন, সূরা ফাতিহাকে ভালো করে বুঝেন, তিন রাস্তার কথা বলেছেন আর তিন পথের পথিকের কথা আল্লাহ বলেছেন। একদলকে আল্লাহ বলেছেন আন আমতা আলাইহিম, পুরস্কৃত, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের রাস্তা দেখাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, তারা কারা? নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, নেক বান্দারা, মুমিন, এটা হচ্ছে হক পথের পথিক। হ্যাঁ, আর মাগজুব আলাইহিম দল্লিন, মাগজুব আলাইহিম যাদের উপর আল্লাহর গজব ক্রোধ রয়েছে, ইহুদি জেনে শুনে আমল করে না, আর দল্লিন পথভ্রষ্ট যারা জানলো না আর আমল করল না। মুসলিম সমাজে ওই রকম তিন রকম লোক পাবেন, মুসলিম সমাজেও এই ভাগে ভাগ করলেও আপনি তিন রকমের লোক পাবেন। একদল আছে যারা ইসলাম শিখে আর আমল করে। সৌদি আরবে শুধু পেট পূজার জন্য আসেনি, সৌদি আরবে এসে আলহামদুলিল্লাহ তাওহীদের দেশে ইসলাম শিখে, শিখার প্রয়োজনীয়তা বোধ করেছে যে আমাদের দেশে শিরক বিদআত গুমরাহি অনেক আছে, ভুল নামাজ আছে, সহিটা শিখব, সহিটা শিখে আর তারপর সহি মোতাবেক আমল করে। এরা হচ্ছে সিরাতে মুস্তাকিমের ওপর আনাম তালিম, আল্লাহ পুরস্কার তাদের জন্য, ভাগ্যবান তারা। আর একদল জানে মোল্লা, হ্যাঁ গোড়া, জানার পরও আমল করবেন না, জানে যেগুলো দলিল নেই, নামাজ তো পড়ার দলিল নেই, হ্যাঁ যাই নামাজের দোয়া পড়ার দলিল নাই, ইত্যাদি তো বিহাজ আলিমা পড়ার দলিল নাই, তারপরে বিদাত করাবে, জানে যে মিলাদ কোরআন হাদিসের আরবি বুঝে তারপরে গুমরা করে রেখেছে জাতিকে। মাগদুব আলিহ দলিল জনসাধারণ মূর্খ, বেআমল আমলও করলো না আর এলিমও শিখল না, পেট পূজার জন্য এসছি সৌদি আরবে, শিখে এখানে ইসলাম শিখার জন্য, এখানে যে কাজ এসে সে কাজ করবো, ডিউটি শেষ হয়ে গেছে একটু পার্ট টাইম খুঁজবো, ওভার টাইম করবো, নয় ঘুমাবো, টাইম পাস হলে তখন গান বাজনা শুনো, ফিল্ম দেখবো, দলিল গুমরা। যে বিষয়গুলি আলোচনা করলাম নেগেটিভ আর পজিটিভের বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ রুকুন কয়টি? দুইটি, এটা হচ্ছে নেতিবাচক আর একটা হচ্ছে ইতিবাচক। নাও করতে হবে, হাও করতে, নাও করা ফরজ আর হাও করা ফরজ। এই বিষয়গুলি কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে, যেমন একটি আয়াত ভাষ্যকার উল্লেখ করেছেন, ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সূরা বাকারা আয়াত নম্বর 256। আল্লাহ বলছেন যে সুতরাং যে তাগুতকে অস্বীকার করল, ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল, তাহলে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ফাকাদ ইসতামসাকা, যে এই কাজটি করল, এই দুটি কাজ, সেই ব্যক্তি বা সেই লোকেরাই কি করল, ইসতামসাকা মজবুত করে ধারণ করল, বিল উরওয়াতিল উসকা, হ্যাঁ মজবুত রশি, মজবুত করে ধারণ করল কি, বিল উরওয়াতিল উসকা, মজবুত রশি বলেন অথবা হাতল বলেন, হ্যাঁ কড়া, যেটা উরওয়াকে কড়াকে বলা হয়, লোহা রশিটা হইতে পারে অথবা মজবুত রশিও বলতে পারেন, অসুবিধা নেই। তো ফামাই ইয়াকফুর বিত্বাগুত, এখানে রয়েছে লা ইলাহার অর্থ, তাগুতকে অস্বীকার করা, লা ইলাহা তাগুতকে অস্বীকার করেন, ওহ মানা রুকনুল আউয়াল, ওয়া ইউমিন বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, মানা রুকনুল সান ইল্লাল্লাহর অর্থ এতে রয়েছে, ইউমিন বিল্লাহ মানে ইল্লাল্লাহ, তাহলে শুধু ইল্লাল্লাহর জিকির করলে হবে না আর শুধু লা ইলাহার জিকির করলে হবে না। এই বিদাতি জিকিরের তরিকা দেখেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে আপনার মধ্যে কি আছে, পজিটিভ আছে নেগেটিভ নাই? আর এই জন্য যারা এই বেদাতি জিকির করে তারা নামাজ রোজাও করে আর কি করে, কবর মাজার পূজা পীর পূজাও করে, কারণ তো নেগেটিভ নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, ইসলামে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির নাই কোথাও নাই। এইরকমই সূরা যুখরুফের 26-27 নম্বর আয়াতে রয়েছে, ইন্নি বারা ও মিম্মা তাবুদুন, আমি নিঃসন্দেহে আমি তোমরা যেসবের পুজো করো সেসব থেকে সম্পর্ক ছেদ করছি। ইব্রাহিম আলী ইসলামের ভাষায় আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইব্রাহিম আলী ইসলাম ঘোষণা করলেন জাতির সামনে যে তোমরা যেসবের পূজা করো উপাসনা করো সেগুলি থেকে আমি সম্পর্ক ছেদ করছি, ইল্লাল্লাযী ফাতারানি, তবে যেই সত্তা আমাকে সৃষ্টি করেছেন তার সাথে সম্পর্ক স্থাপন করছি। নেগেটিভ পজিটিভ আসলো না আসলো না, সম্পর্ক ছেদ করছি কার থেকে, তোমাদের বাতিল উপাস্য থেকে, বাতিল মাবুদ থেকে, ইল্লাল্লাযী ফাতারানি, কার সাথে সম্পর্ক আমি কায়েম করছি, আমার স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন আমাকে তার সাথে, ফাইন্নাহু সাইহাদিন, তিনি নিঃসন্দেহে আমাকে রাস্তা দেখাবেন, ইন্নানি বারাউন মানা রুকনুল আউয়াল, ইন্নানি বারাউনে রয়েছে লা ইলাহার অর্থ আর ইল্লাল্লাযী ফাতারানিতে রয়েছে ইল্লাল্লাহর অর্থ, মানা রুকনুল সানি, ও মানা শাহাদাত আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এখন মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর অর্থ কি, কাল শেখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এর অর্থে, তাআতুহু ফিমা আমার, যখন মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল আপনার জন্য আল্লাহ রাসূল, আল্লাহর কাছ থেকে আপনার জন্য আমার জন্য প্রেরিত তিনি, তখন তিনি কি পাবেন আপনার কাছ থেকে, তাআতুহু ফিমা আমার, যা তিনি নির্দেশ দেন সেই নির্দেশগুলিতে তার আনুগত্য করতে হবে, তাকে মানতে হবে, রসুলকে মানতে হবে, রসুল যেইভাবে যেই কাজগুলির যেই কথা নির্দেশ দিয়েছেন ওইভাবে কাজ করতে হবে, ও তসদিক ও ফিমা আখবার, আর যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করতে হবে, তিনি বলেছেন দাজ্জাল, দাজ্জাল বিশ্বাস করতে হবে। তিনি ইয়াজুজ মাজুজ বলেছেন, বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন কিয়ামত হবে, কিয়ামত বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন কবরের আজাব আর নিয়ামতের কথা, সতলোক যেন নিয়ামত, অসতলোকদের জন্য আজাব, বিশ্বাস করতে হবে, চোখে দেখেন না দেখেন। হ্যাঁ, তিনি বলেছেন আমার কাছে জিব্রাইল ওয়াহী নিয়ে আসে, বিশ্বাস করতে হবে। তিনি বলেছেন কোরআন আল্লাহর কালাম, বিশ্বাস করতে হবে, ইত্যাদি ইত্যাদি। দুটো হইল এবং যা থেকে তিনি নিষেধ করেছেন আর সতর্ক সাবধান করেছে তা থেকে বেঁচে থাকা, যা তিনি বারণ করেছেন। হ্যাঁ, তিনি যেমন উদাহরণস্বরূপ লা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে খুন করিও না, তাই না, জেনা করিও না, ঠিক না, হ্যাঁ, মিথ্যা কথা বলিও না, এইরকম যতগুলি না না আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফে, হ্যাঁ, সবগুলিতে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। যখন তিনি নিষেধ করেছেন বেঁচে থাকতে হবে। আর কি হক, ও আল্লাহ ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, আর আল্লাহর ইবাদত করবেন একমাত্র তার তরিকা অনুযায়ী। আল্লাহর ইবাদত করবেন না একমাত্র কার তরিকা করবেন, বিমা শারা, যেই শরীয়ত রাসূলুল্লাহ দিয়েছেন তার তরিকা অনুযায়ী। প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এই কথাটি ফিট করেন তো আপনি হেদায়ত পেয়ে যাবেন। আপনি যখন জিকির করতে যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ কালেমার জিকির করেছেন, হায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, ঠিক না, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি আদাদা খালকিহি, সবগুলি পূর্ণাঙ্গ বাক্য, কোন জায়গায় অসম্পূর্ণ নেই, আছে কোথাও নেই। নবী করিম সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এরকম মাহফিল হালকা জিকির নিয়ে শুরু করে মহব্বতের সাথে পড়েন, একটু লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করে পড়ান নাই, নবীদের নিয়ে আপনি কেন করবেন? নবী যেভাবে দিয়েছেন, যেই তরিকাতে আর যেই শব্দ দিয়ে, যেই বাক্য দিয়ে, ওইভাবে করতে হবে। এখন এতে আপনি ইল্লাল্লাহ করতে পারবেন না, আল্লাহ আল্লাহও করতে পারবেন না, আর সম্মিলিত একসাথেও করতে পারবেন না, কারণ নবী সাল্লাম আপনাকে এভাবে, নবীর তরিকা হচ্ছে যেই তরিকা সেটাই, সেইভাবে আল্লাহর ইবাদত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র ইবাদত আল্লাহর হবে। এই জন্য আমি বলি খুব সংক্ষেপে, সহজ মানুষ, সহজ করে সহজ মানুষকে বুঝাবার জন্য, সরল মানুষকে বুঝাবার জন্য, অশিক্ষিত মানুষ কিছুই পড়িকা পড়া জানে তাকে বুঝাবার জন্য, ইবাদত করবেন একমাত্র কার, আল্লাহর। আর কার তরিকে ইবাদত করবেন, একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র রসুলের তরিকে। কত সহজ কথা। আর এই এই কথার উপরে যদি চলে আসি তাহলে সারা বিশ্বের মুসলিমের আমরা এক হয়ে যেতে পারবো। যখন আপনাকে কেউ এসে বলবে যে আপনি ছয় লতিফার জিকির করুন, তখন আপনি বলেন যে ইল্লা বিমা শারা, রসুলের শরীয়তে ছয় লতিফার কথা আছে, কোন হাদিসে ছয় লতিফা আছে, এই দিক থেকে ওই দিক থেকে সাহস দিয়ে এইভাবে করতে হবে আর হাক হোক করতে হবে, কোথায় আছে এসব পাগলামি? কোথায় করেছেন, কোন সাহাবি করেছেন, আর রসুল কোথায় শিখিয়েছেন? বুঝা গেছে? জি হ্যাঁ। তারপরে বিদাতিদের জিকিরে আছে যে জিকির করতে করতে নাকি এমন হয়ে যায় যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে যায় ঘরের মধ্যে। একদিন কোন তাদের বুজুর্গ সাহেব, নাম জানা আছে কিন্তু নামটা বলবো না আপনাদেরকে, বুজুর্গ সাহেব তার ঘরে নির্জন জিকির করছেন, আর জিকির করতে করতে তার 360টা অঙ্গ একবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর এক একটা অঙ্গ থেকে, হাতের আঙুল থেকে জিকির আছে, আল্লাহু আল্লাহু ইল্লাল্লাহ, পা থেকে আসছে, চোখ থেকে আসছে, মাথা থেকে আসছে, ওই ছিন্ন ভিন্ন জিকির হচ্ছে। আর কোন ভক্ত একটু জানলা বা ছিদ্র ছিল ওই দিক থেকে একটু দেখে নিয়েছে, দেখে নিয়ে তখন তাড়াতাড়ি করে সবগুলি অঙ্গ সেট করে একবারে, হ্যাঁ, সাড়ে তিন হাতের মানুষ সে বসেছে, কোথায় কোথায় আছে, কোন ইসলাম আছে, নবীর তরিকে সব জিকির আছে, মন্নামি কেন এইসব? এসব ভণ্ডামির কারণে ইসলাম থেকে সরে গেছে, কারণ স্কুল কলেজের ছেলেরা এসব ভণ্ডামি বিশ্বাস করে না, যেগুলো আবার কি কোন ধর্মদিন, হ্যাঁ, হিন্দুদের মন্ত্রতন্ত্রের কাজ, মানে এমন কিছু অবাস্তব জিনিস। কিন্তু আপনি কোরআন এবং হাদিসের কথা, সাইন্টিফিক কথা, এলমি কথা, দলিল প্রমাণ ভিত্তিক কথা বলেন না, আপনি যত বড় ডক্টর হোক আর পিএইচডি হোক আর ইঞ্জিনিয়ার হোক আর যা কিছু হোক না কেন, ওকে আল্লাহর দিন মানতে হবে, কারণ ওর নেচারে আল্লাহর দিন রয়েছে। কিন্তু ওর প্রকৃতি বিরোধী আপনি কাল্পনিক ধর্ম দেবেন, কি করে মানবে, কি করে মানবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, আল্লাহকে মানা। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমাইয়তি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এই বৈশিষ্ট্য কিন্তু পৃথিবীর কাউকে দেওয়া হয়নি, তাহলে আমরা বেশি রসুলকে মান ইজ্জত দিই সম্মান করি না বিদাত পন্থীরা করে বলেন তো দেখি? ওরা বলে যে নাকি আমরা বেয়াদব, গোস্তাখে রসুল, হ্যাঁ রসুলের বেয়াদবি করি। চিন্তা করুন আপনি, যাদের কাছে বুজরুগানের দিনের এক একজন এক একটা দলিল হয়ে বসে আছে, এক এক তরিকার পীর সাহেব তার তরিকা দিয়ে ওয়াজিফা করাচ্ছে, জিকির করাচ্ছে, হ্যাঁ আর কোর্স দিচ্ছে, আর আমাদের কাছে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ এর কোর্স আছে, আর কোন তরিকাই নেই আসলে তরিকা মোহাম্মদ ছাড়া। দুনিয়াতেও নেই, আখেরাতেও নেই, কবরে আমাদের নামাবে তখনও নেই। দুনিয়া তো মিল্লাত রসুলিল্লাহ, আর যখন আমাদের দাফন হবে তখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রসুলিল্লাহ, আর কিয়ামতের দিন হাশরের মাঠে মিল্লাত রসুলিল্লাহ, আর কোনো কিছু নেই আমাদের কাছে। আর ওদের কাছে নকশবন্দিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, সাহারওয়ার্দি তরিকা, কাদেরি তরিকা, আবার এক এক তরিকার কত যে শাখা প্রশাখা, আবার সাবেরিয়া তরিকা, রেফাই তরিকা, সাজিলি তরিকা, তরিকার শেষ নাই, সুবহানাল্লাহ। মুজাদ্দিদি তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়, কিন্তু আমাকে আপনাকে মানলে আল্লাহকে মানা হয় না, নেতাকে মানলে আল্লাহকে মানা হয় না, হুজুরে কিবলাকে মানলে আল্লাহকে মানা হয় না, কাউকে মানলে আল্লাহকে মানা হয় না, কিন্তু নবীকে মানলে আল্লাহকে মানা হয়। তাহলে নবীকে মানার জন্য কোরআন হাদিস পড়াশোনা করতে হবে, কোরআন হাদিস একটু তদন্ত করে দেখতে হবে যে নবীর কথা কোথায় আছে, নবীর কথা যেখানে আছে সেখান থেকে নিতে হবে। এই কথাই তিনি আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, খুজু মিন হাইসু আখাযু, তোমরা ওখান থেকে নাও যেখান থেকে ওই আলেমরা নিয়েছে, যেখান থেকে আমার সাথীর সঙ্গে ইমামরা আবু হানিফা শাফি মালিক আহমদ নিয়েছে সেখান থেকে তোমরা নাও, মানে কোরআন হাদিস থেকে নাও, দলিল ভিত্তিক চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে, সে অতীত সম্পর্কে যদি কিছু বলে থাকেন তাও বিশ্বাস করতে হবে, ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলে থাকেন তাও বিশ্বাস করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা নিষেধ করে তা থেকে বাঁচতে, ওমা আতাকুম রাসূলু ফাখুযু মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তাতে বেঁচে থাকো। নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা ইবাদত করলে কবুল হয় না, সহিহ মুসলিম হাদিস আছে, মান আমাল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, কোন ব্যক্তি যদি এমন কোন আমল করে, আমল করলেন, মেহনত পরিশ্রম করলেন, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, এই রকম আমার কাজ ছিল না, আমার আদর্শ এইরকমটা ছিল না যে এরকমটা আমল করলেন, ফাহুয়ারাদুন সেটা প্রত্যাখ্যাত, তাহলে নামাজ দিয়ে শুরু করেন, কারণ নামাজটা ঠিক করতে পারলে বাকিটা ঠিক করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে শুরু করেছেন ওখান থেকে শুরু করবেন, যেখানে শেষ করেছেন ওখানে গিয়ে শেষ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করছেন, তা আপনি নামাই তো পড়লেন, জায় নামাজের দোয়া পড়লেন, একটা দায়িত্ব বেহাজাল ইমাম পড়লেন, আর ইমাম সাহেব বলে আনা ইমাম উল্লেমান হাজার আমল্লাম ইহাদুরের মন্ত্র পড়লেন, তিন হ্যাঁ বিদাতি মন্ত্র দিয়ে নামাজ শুরু করবেন, নবী সাল্লামের চাইতে তিন গুণ বেশি আপনি এগিয়ে গেলেন, হ্যাঁ তিন গুণ বেশি এগিয়ে গেলেন, শেষখানে সালাম ফিরে নবী সাল নামাজ শেষ করতেন, আপনি বলছেন না না এখন ওঠা যাবে না, এখন ওঠা যাবে না, কেন ওঠা যাবে না, আর কেউ যদি উঠে যায় তো খবর আছে, আমাদের মসজিদে এইরকম সালাম ফিরে উঠতে যতক্ষণ মোনাজাত না করবে, কেউ যদি উঠে পা ভেঙে তো নাহলে আমাদের মসজিদে আসবে না, করে না? নবী সাল্লাম তো বলছে তাহলিল হাত তাসলিম, হ্যাঁ তাহরিম তাকবীর ও তাহলিল হাত তাসলিম, নামাজের তাহরিমা শুরু হয় তাকবীর আল্লাহ আকবর দিয়ে, ও তাহলিল, আর সবকিছু হালাল হয়ে যায়, এখন কাজ আছে চলে যান, আর কাজ না থাকে কিছু সন্নতি জিকির আজকাল তসবি আছে ওগুলো করেন বসে বসে, আর আপনি বলছেন না তাহলিল আপনার জন্য বাইরে যাওয়া হালাল হবে কখন, মোনাজাত করলে, মোনাজাত ধরেন না আমাদের মসজিদ আসবেন না, বুঝলেন না? তারপরে নবীর উম্মতের দাবিদার, নবীর মহাব্বতের দাবিদার, চিন্তা করুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহকে মানা হয়, আমরা এ কথা এমন ভাবে বিশ্বাস করি যে একটা কথা সারা জীবনে একটা কথা বিনা দলিলে যদি আমার কথা মেনে নেন তাহলে নবীর অবমাননা করলেন আপনি, বিনা দলিলে যদি মেনে না, আর ওদের কাছে বুজরুগানের দিনদের সব কথাই মানতে হবে, যে যে তরিকার আছেন আপনার তরিকা মোতাবেক চলবে, গিয়ার চেঞ্জ করবেন না, গিয়ার চেঞ্জ করবেন না, আপনি চিস্তিয়া তরিকা আছেন চিস্তিয়া তরিকাতে থাকবেন, আপনি সাবেরি তরিকা সাবেরি তরিকে, আপনি মুজাদ্দি কাদেরি তরিকা লো কাদেরি তরিকে থাকবেন, ওগুলো তরিকা থাকবেন, কেউ তো মোহাম্মদী তরিকার কথা বলেন না তারা, কেউ তো আবু বকর উমা উসমান আলীর তরিকার কথা বলেন না, হ্যাঁ যদি তরিকাই হইতে হইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে তাহলে চার খলিফার নামে চার তরিকা করতেন, এত পরের তরিকাই কেন নিয়ে আসবেন? ওয়ারকান ও শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার দ্বিতীয় অংশটি ছিল কি মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল, এরও রুকুন রয়েছে, বলছে এর দুটি রুকুন রয়েছে, প্রথম রুকন হচ্ছে যে আল এতেরাফ ও রেসালাত সাল্লাম রসুল্লাহ সাল্লামের রেসালাত কে স্বীকার করা, আপনি মোহাম্মদ সাল্লামকে রসুল বলে মানবেন, আপনি স্বীকৃতি দান করা। দুই নম্বর এতেকাদ ও অবুদিয়াতি সাল্লাম, বিশ্বাস রাখা দৃঢ়ভাবে যে নবী সাল্লাহ রসুল হওয়ার সাথে সাথে তিনি আল্লাহর বান্দা, এ কথা বিশ্বাস করতে হবে। তাহলে আপনি যদি নবী সাল্লামকে রসুল মনে করেন আর রসুল মনে করার পরে বলেন যে না তিনি আল্লাহর বান্দা গোলাম না, তিনি আল্লাহর সমকক্ষ সমতুল্য অথবা আল্লাহ পাকের গুণ তার মধ্যে ছিল, সমকক্ষ সমতুল্য ভাষাটা না বললেও মেলা গুণ আল্লাহর দিয়ে রেখেছে বিদাতপন্থীরা, যেমন নবী আলেমুল গায়ব, আল্লাহ আলেমুল গায়ব, নবী আলেমুল গায়ব, হ্যাঁ আল্লাহ হাজির আর নাজির, আল্লাহ সবকিছু দেখছেন আর সব জায়গায় তার এলমের ক্ষেত্রে আর বিভিন্ন দিক বলা যেতে পারে যে তিনি তাকে হাজির বলা যেতে পারে, আর ওই রকমই নবী হাজির নাজির, আল্লাহ সবকিছুর এখতিয়ার রাখেন, হ্যাঁ আর নবী ও মুখতার ইকুল তাদের ভাষায় সবকিছুর এখতিয়ার রাখেন, হ্যাঁ উম্মতকে যাকে ইচ্ছা জান্নাত দিবেন যাকে ইচ্ছা জাহান্নাম দেবেন, এসব কথা তাদের কিতাবে রয়েছে। তাহলে আল্লাহর গুণগুলি তো দিয়ে দিলেন, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে মেরাজে গিয়েছেন হার রাআইতা রাব্বাকা, আপনি কি রবকে দেখেছেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নূরুন আন্না আরাহু, আল্লাহ তো নূর আর নূর, কি করে আমি দেখতে পারি, ঠিক না? তাহলে আল্লাহ নূর আর নূর হাদিস আছে। এখন তা যদি আপনি বলেন যে আল্লাহ নূর ও নূর, ওই হাদিস বিশ্বাস করতে আপনাকে, নূর কেমন নূর সেটা আমাদের জানা নাই, কিন্তু হাদিস আছে নূর আল্লাহ নূর, হ্যাঁ নূর আর নূর, আল্লাহ শুধু নূরের তাজাল্লি তাজাল্লি নূর। আর যদি বলেন যে নবীও আল্লাহ নূরে পাই দেয়া, তো নবী কি আল্লাহর অংশ মানিয়ে দিলেন না, আবদ গোলাম রাখলেন, দাস রাখলেন, রাখলেন না, আল্লাহ দেন আর নবীও দিতে পারেন, আল্লাহ দেন আর বড় পীরও দিতে পারেন, আল্লাহ দেন আর খাজা বাবাও দিতে পারেন, তাহলে তো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর হকগুলি দিয়ে দিলেন, কোথায় আপনি এই রুকুন স্বীকার করলেন? তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ রুকুন নেই আপনার কাছে? নবীর কথা যেমন মানা ফরজ, ওই রকমই ইমাম সাহেবের কথা মানা ফরজ, মজহাবের কথা মানা ফরজ, দলিল থাকার না থাক। তাহলে নবীর হক তো দিয়ে দিলেন ভাগ করে, এই বিষয়গুলি বোঝা রয়েছে, কারণ এই রোগগুলি আমাদের সমাজে রয়েছে। যদি কাউকে ফতোয়া দেওয়া যায় আর সে গোড়া অন্ধ মজহাব ছাড়া কিছু বুঝে না, বেশি কিছু জানা যে মজহাব মেনে চলতে হবে ফরজ, এটা ওকে যদি ফতোয়া দিই তোমার হুজুর আমাকে আমাদের আমাদের মজহাবের ফতোয়াটা দিয়ে, এরকম বলে কিছু লোকেরা, কি বলে আমাকে আমাদের মজাহের ফতোয়া দিবেন, আপনি তো জানেন যে আমরা হানাফি, সুতরাং আমাদের হানাফি ফতোয়াটা দিবেন, আমাদের সাফি এসে যদি বলে আমাদের সাফি ফতোয়াটা দেবেন, তাহলে রসুল্লাহর ফতোয়া কেন নেবেন না আপনি? সবাই মিলে বলেন চার মজাহের লোক বলেন আমাকে রসুল্লাহর ফতোয়াটা দেবেন, কোরআন হাদিসের ফতোয়াটা দিবেন, এটা বলা উচিত ছিল। আপনি এখানে ভাগ দিয়ে দিচ্ছেন রসুল্লাহ সাল্লা সাথে অন্য কাউকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা, তাহলে তাকে আল্লাহর গোলামি থেকে উপরে উঠানো যাবে না। আচ্ছা কেউ যদি কিতাবে লিখে যে কিয়ামতের দিনে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশে কুরসিতে বসিয়ে দেবেন, তো কি করলো? আল্লাহর গোলাম রাখলো, বান্দা রাখলো, গোলাম কোনদিন মালিকের এতে বসে আরশ কুরসিতে বসে? বলেন তো দেখি, কোন সেট আছে আমাদের দেশে, কোন মহাজন আছে যে তার বাড়ির চাকর কি, তার যে বেড আছে বা তার যে স্পেশাল চেয়ার আছে বসাবে? বস তুই আমার, তার ছেলে মেয়েতে শরিক করবে যে আমার চার পাঁচটা ছেলে আছে, এই চাকর তুই একটা ছেলে নিয়ে নেন, দেবে মেনে নেবে কখনো? তাহলে কি করে, একটা উদাহরণ দিচ্ছি এই জন্য যাতে করে বুঝতে পারেন যে এই কথা কি করে ঠিক। অথচ সবচেয়ে মোবারক কিতাব তাদের, সেই কিতাব আছে যে ওয়াবাসুহু মাকামা মাহমুদা, মাকামে মাহমুদের তফসির হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহ নবীকে আরশ কুরসিতে বসাই দিবেন। বলেন তো দেখি কত বড় গুমরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কঠোরভাবে নিষেধ করেছেন, দেখো আমাকে ওপরে উঠায় না, ওয়া ইন্নামা আনা আব্দুন, আমি হচ্ছে আল্লাহর বান্দা, ফাকুলু তোমরা বলবে মোহাম্মদ কে, আব্দুল্লাহ ওয়া রাসূলু, আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল তার রাসূল। এই জন্য কালেমা শাহাদাত আমরা যে সাক্ষী দিয়ে থাকি তাতে বলি কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তার বান্দা, গোলাম। গোলাম কোনদিন সমকক্ষ সমতুল্য হতে পারে না, কোনো হক পেতে পারে না, গোলাম কোনদিন মালিকের ভাগ নিতে পারে না, ওয়া রাসূল আবদুহুর সাথে সাথে তার রাসূল। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সঠিক জায়গায় রাখা হয়েছে, যেখানে আল্লাহ রেখেছেন সেখানে রাখা হয়েছে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ায় তারা আব্দহুটা মানে না, আল্লাহর বান্দা আল্লাহর গোলাম যেটা মানে না। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, অবমাননা করে, রাসূলুল্লাহ আদেশ দিয়েছেন আর মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাজটা করিও না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে জীবনযাপন করো করে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের জায়গা থেকে নামিয়ে দেয়। হ্যাঁ, যেমন বাপের কথা কিছু মানে কিছু মানে না, মায়ের কথা কিছু মানে কিছু মানে, ওই রকম করে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হ্যাঁ, ঠিক কিনা? এক কথায় বলতে চাইছি যে আমাদের মুসলিম সমাজে দুই দল গুমরা আছে, একদল শিরক বিদাত করে গুমরা হয়েছে নবীর ব্যাপারে বাড়াবাড়ি করে, শিরক বিদাত যারা করে তারা সাধারণত বাড়াবাড়ি করে, নবী নূরের পয়দা, নবীর ছায়া ছিল না, তারপরে বলেন নবী হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী মারা যাননি, নবীর মত বলা বেআদবী, তার আব্দ গোলাম, যখন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তো তার ইন্তেকাল হবে, যে না না না আল্লাহর মতন হাইউল কাইয়ুম তাহলে। হ্যাঁ, তাহলে সে কি করলো, ওপরে বাড়িয়ে দিল, তাহলে বিদায়ীরা উপরে বাড়িয়ে দেয়। আর যারা বেনামাজি, রসুল এনে নামাজ দিলেন মেরাজ থেকে, তোহফা নামাজ পাচক তো পড়ে না, রোজা রাখে না ঠিকভাবে, জাকাত দেয় না, ফরজ ওয়াজিব আদায় করেন না, হেজাব পর্দা করেন না, তারা নিচে নামিয়ে দিল। যারা ইসলামী আইনের বাস্তবায়ন করতে চায় না, অথচ বাস্তবায়ন করতে পারবে, দেশের মত বন্ধ করতে পারবে, নিজের শিরিক বন্ধ করতে পারবে, দেশের গুমরাহী বন্ধ করতে পারবে, দেশের পাপ বন্ধ করতে পারবে, ফিল্ম বন্ধ করতে পারবে, নোংরা ছবি বন্ধ করতে পারবে, অথচ করছে না, তারা মানহানি করল। তাহলে দুই দল গুমরা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, এখানেও তিনটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দহু মানে আর রাসূলুহু মানে, তাহলে আহলে সুন্নাত হতে পারবেন, মানে আল্লাহর সাথে তার কোন ভাগিদারি নেই, কোন অংশ নেয়া, আল্লাহর কোন গুণ রাসূলের মধ্যে নেই। যে আপনি বলবেন যে আল্লাহর মধ্যে আছে, এর মধ্যে আছে আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আর নবীও হায়াতুন নবী, নবীও ইন্তেকাল করেননি, বেঁচে আছেন, এটা মারানো যে মর্যাদা আল্লাহ পাক তাকে দেননি। আর নিচে নামানো, একদল বাড়িয়ে গোমরা হয়েছে বাম দিকে, আর একদল নিচে নামিয়ে দিয়ে গোমরা হয়েছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত বাড়ায় ও না উপরে, যতটা আল্লাহ বাড়াইতে বলে ততটা বাড়ায়, আর নিচেও নামাই না। এইরকম যদি মুসলিম হন তাহলে সত্যিকার মোহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমাটি সাল্লাল্লাহু আলাইহি সাক্ষী দিলেন। তাহলে আপনি আল্লাহ পাককে রাসূল যে আল্লাহর বান্দা, কোরআনে কারিমের কয়েকটি আয়াত রয়েছে, কোরআনে কারিমের চারটি আয়াতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে তাকে আব বলা হয়েছে। দেখেন, তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকান আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি আল ফুরকান কোরআন নাযিল করে তার বান্দার উপর। তো আল্লাহর বান্দা তিনি গোলাম, কোরআন নাযিলের ক্ষেত্রে বলা হয়েছে। আর বলা হয়েছে বনী ইসরাইলে যখন মেরাজে আল্লাহ নিয়ে যাচ্ছেন, মেরাজে কেউ ভাবতে পারে যে আরে সাত আসমানের উপর যখন রসুল গিয়েছেন তাহলে আল্লাহর মতোই তিনি, ঠিক না, গোমরা হইতো, সেই জন্য আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিরাসূলিহি আল্লাহ বলেননি। হ্যাঁ, পাক পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি নিয়ে গেছেন তার বান্দাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে, আবার সেখান থেকে সাত আকাশের ওপরে মেরাজে বান্দাকে নিয়ে গেছেন। আল্লাহ তো বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা বিনবিহি বা আসরা বিরাসূলিহি, কিন্তু এই ফায়দাটা হইতো না, ওই রসুল নবীর কে ওপরে বাড়িয়ে আল্লাহর মতো করে দিত। সেই জন্য বে আবদেহি জেনে রাখো, আমি সাত আকাশে উঠাইলো, আমি উঠিয়েছি, তার ক্ষমতা ছিল না, আর সে আমার বান্দা, আমার প্রিয় বান্দা, সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, কিন্তু সে আমার বান্দা, আমার গোলাম। তারপরে নামাজের ক্ষেত্রে, দুয়ার ক্ষেত্রে সুরা জিনে রয়েছে, প্রথম যে আয়াতটি কোরআন নাজেল হওয়ার ক্ষেত্রে সুরা ফুরকান এক নম্বর আয়াত, আর তারপরে সুরা বনী ইসরায়েলের আয়াত যে ইসরা সেটি হচ্ছে এক নম্বর আয়াত। আর নামাজের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে সূরা জিন আয়াত নম্বর 19 আল্লাহ বলেছেন ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদু, আর শুনে রাখো যখন আল্লাহর বান্দা দাঁড়ালেন আল্লাহর কাছে দোয়া করতে আর সালাত আদায় করতে, আর জিনেরা এসে পৌঁছে গেল খোঁজ খবর নিতে নিতে যে কে এমন এসেছে দুনিয়াতে যার ফলে আকাশের দিকে যেতে পারছে না, তাইফের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাইফ থেকে ফিরে আসছেন মক্কার দিকে, ওই জায়গায় বাতনে নাখলা নাখলা নামক উপত্যকায় নবী নামাজ আদায় করছিলেন, আল্লাহ এই দৃশ্যটা তুলে ধরেছেন আব্দুল্লাহ তিনি ছিলেন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের ক্ষেত্রে যে নবীর হেফাজত করবেন, কেউ তাকে স্পর্শ করতে পারবে না, কেউ তাকে মারতে পারবে না, আল্লাহ যেখানে পৌঁছাবার সেখানে পৌঁছিয়ে ছাড়বেন মোহাম্মদ রাসূলুল্লাহকে। এই মর্মে সূরা জুমারের আয়াত নম্বর 36 রয়েছে আলাইসাল্লাহ বেকাফিন আব্দাহু, আল্লাহ কি তার বান্দা মোহাম্মদ সাল্লামের জন্য যথেষ্ট নন। তার মানে মোহাম্মদ সাল্লামের আল্লাহ যদি হেফাজত না করেন তো তারও কোনো বাঁচার ক্ষমতা নেই, যেভাবে বাড়ি ঘেরাও করেছিল মক্কার কাফেরেরা, আর তার সামনে দিয়ে বেরিয়ে আসছেন, একটিও কাফের দেখতে পেল না, কি আল্লাহর অনুগ্রহ না? হ্যাঁ, আল্লাহর কুদরত, কেউ যদি বলেন এটা নবীর কুদরত, শিরিক করল। আলাইহিস সালাম বি কাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জন্য যথেষ্ট না? এখানে আজকের দর্শ শেষ করছি, এরপরে ইনশাআল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি আলোচনা করব সামনে সপ্তাহে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সহি সালামত রাখেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে যারা বিশেষ করে এখানে হাজির হয়েছেন আর যারা অনলাইনে হাজির হয়েছেন ভাই বোনেরা, আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করেন, আমাদের হেফাজত করেন, সমস্ত রকমের কল্যাণ আমাদের দান করেন, আর সমস্ত রকমের অনিষ্ট থেকে বালা মুসিবত থেকে বিপদাবতী আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের দুনিয়ার হেফাজত করেন, দিনের হেফাজত করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واهديني جنبني ما يؤذيني يا رب.